Book 2 اثنان دوي دوي العائلة بوريبار بوريبار الجد تاكوردا دادا دادو تاكوردا دادا دادو الجدة ठाकुरما دادي ديدا ठाकुरما دادي ديدا هو وهي شي এবং সে شي এবং সে الأب पिता बाबा अब्बा पिता बाबा अब्बा الأم ماتا ما أمي ماتا ما أمي هو وهي شي إبون شي شي إبون شي الإبن تشيلي باتا تشيلي باتا الإبنة মে বেটি মে বেটি হুয়া ওয়াহিয়া শে এবং শে শে এবং শে আল আখ ভাই ভাইজান ভাই ভাইজান আল উখত বোন বোন هو وهي شي এবং সে شي এবং সে العم او الخال কাকা মামা চাচা মামু খালু কাকা মামা চাচা মামু খালু العم او الخاله কাকিমা মামিমা চাচি মামি খালা কাকিমা মামিমা চাচি মামি খালা হুয়া ওয়াহিয়া শে এবং শে শে এবং শে নাহনু আয়াইলা আমরা একটি পরিবার আমরা একটি পরিবার العائله ليست صغيره পরিবারটি ছোট নয় পরিবারটি ছোট নয় العائله كبيره পরিবারটি বড় পরিবারটি বড়